মালাই মাফ গারি দেও মেরা লো ভিনাদর কাই কসাই মা ডুবে ছা ভনে মাতা খোজি রহেছু হরেক চেহরা মা মেরি সপনা কি এক প্রেয়সি মায়ালু মালাই মাফ গারি দেও মেরা লো ভিনাদর কাই কসাই মা ডুবে ছা ভনে মাতা খোজি রহেছু হরেক চেহরা মা মেরি সপনা কি এক প্রেয়সি মায়ালু ও আছে সধে মানিদা কো বেলা আমি বসে মেরো ছাতি মা ও সাথে সধাই মেরা পিরহার সিতা উসকা মিঠা মিঠা ভাবনা ও সাথে সধাই মেরা পিরহার সিতা উসকা মিঠা মিঠা ভাবনা মালাই মাফ গারি দে মেরো প্রেম কো পুরা কাই কসাইলাই বিধে ছভনে মাতা খোজি রহেছু হরেক চেহরা মা মেরি সপনা কি এক প্রেয়সি মায়ালু উসকো আঁখা রউঠ মেরো রোদি ঘর হো উসকো ছাতি মেরো পাস হো উসকো আঁসু বরখা উসকো সুস্কিরা শিশির উসকো মুস্কান মেরো মধুমাস উসকো আঁসু বরখা উসকো সুস্কিরা শিশির উসকো মুস্কান মেরো মধুমাস মালাই মাফ গারি দেও মনে মৃগ তৃষ্ণা কেসি চলা দেখে শুভনে মাতা খোঁজি রহেছু হরেক চেহরা মা মোরে সপনা কি এক প্রেয়সী